আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক শুন লিজিয়ে, সবক নম্বর 1166, আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। আজ জো হ্যায় সূরা দুহা কি ওয়া দুহা কি তশরীহ কর রাহা হুঁ। পহলে ইসকা শান নুজুল সমঝ লিজিয়ে কে সূরা দুহা কব নাজিল হুই, কেউ নাজিল হুই। এক মর্তবা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমার হো গে, দো তিন রাতে আপনে কিয়াম নহি ফরমায়া। এক ঔরত আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস আই অর কহনে লগি কে এ মোহাম্মদ, মালুম হোতা হে কে তেরে শয়তান নে তুঝে ছোড় দিয়া হে। দো তিন রাতো সে মে দেখ রহি হুঁ কে ও তেরে করিব নহি আয়া। জিস পর আল্লাহ তাআলা নে ইয়ে সূরত নাজিল ফরমাই হে। ওর ইয়ে ঔরত থি আবু লাহব কি বিবি উম্মে জমিল থি। এ সারি তফসিল সহি বুখারি সে লি গই হে অর ফতুল বারি সে লি গই হে। আব জো হে সূরা আদ-দুহা কা তরজমা সুন লিজিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আদ-দুহা মক্কা মুকাররমা মে নাজিল হুই, ইসমে 11 আয়াতে অর এক রুকু হে। নাজিল হোনে কে এতবার সে 11ভে নম্বর পর হে, লেকিন তিলাওয়াত কে এতবার সে 93ভে নম্বর পর হে। বহুত পহলে ই সূরত নাজিল হুই হে ইসলাম কে আন্দর, 11ভে নম্বর পর নাজিল হুই হে, লেকিন তিলাওয়াত কে এতবার সে 93ভে নম্বর পর হে। অর সূরে ফজর কে বাদ নাজিল হুই হে, ইসমে 40 কলিমাত হে অর ইসমে 172 হুরুফ হে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কে নাম সে শুরু করতা হুঁ জো বড়া মেহরবান নিহায়াত রহম ওয়ালা হে। বদ্দুহা, কসম হে চাশ কে ওয়াক্ত কি, ইয়া কসম হে রোজে রোশন কি। ওয়াল্লাইলি ইযা সাজা, অর রাত কি কসম জব ও ছা যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপকে রব নে আপকো না ছোড়া অর না ও বেজার হুয়া। ও ঔরত কা জবাব দে রহে হ্যায় কে তেরে রব নে ছোড় দিয়া হ্যায় তুজে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর ইয়াকিনান আখিরাত আপকে লিয়ে দুনিয়া সে বেহতর হে। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, اور جلد ہی اللہ آپ کو دے گا پھر آپ راضی ہو جاؤ گے۔ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى, کیا اللہ نے آپ کو یتیم نہیں پایا پھر اللہ نے ٹھکانہ دیا۔ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى, আর আপকো বেখবর পায়া ফির উসনে রাহ দিখাই, রাস্তা দিখায়া আল্লাহ নে। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আর আপকো মুফলিস পায়া ফির আপকো গনি কর দিয়া। ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার, ইসলিয়ে আপ কিসি ইয়াতীম পর সখতি না কিজিয়ে। وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ, اور کسی سوال کرنے والے کو نہ جھڑکیے۔ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ, اور البتہ اپنے رب کی نعمت بیان کیجئے۔ یہ پورے سورہ دوحہ کی تشریح بھی ہو گئی, تفسیر بھی ہو گئی, شان نزول بھی ہو گیا۔ اب میرے ساتھ پڑھ لیجئے, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদ আলা হিলমিকা বা'দা ইলমিক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক لك الحمد على عفوك بعد قدرتك. یہ عرش کے اٹھانے والے فرشتوں کی تسبیح ہے جو میں نے آپ کو پڑھائی ہے. اللہ تعالی ہم سب کو اے اللہ پوری امت کو تیرے قرآن سے جوڑ دے, اور اس امت میں جو بھی بیمار ہوں عافیت سے انہیں شفاء کاملہ عاجلہ آجلہ دائمہ مستمرہ عافیت سے عطا فرما, اور اپنے فضل و کرم سے ہماری دعاؤں کو قبول فرما. آمین آمین. والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ, وآخر دعوانا ان الحمد للہ رب العالمین.